চকাড়িলা বেক হে অনা কই চকাড়িলা বেক অনা কই চকাড়িলা বেক অনা কই চকাড়িলা বেক অতে ন দেখিলে মন ম বুঝুনি কপট খলি দে আলো এ রতনি টিকে দেখিবি তো দেখিবি তো দেখিবি তো চন্দ্রমুখ কই চকাড়িলা বেক হে অনা কই চকাড়িলা বেক চকাড়িলা বেক দেখ কই চকাড়িলা বেক কুসুম প্রেম তো উসুম ঝুড়ছি মু দিন রাতিল মোর মৌনাবতী মো ফ্রেন্ডস মানে কহুছতি আজি কালি কালে মু লাভ করুছি মু কহুছি না বাবা না